في كثرة قراءة القرآن المبارك لا سيما في هذا الشهر الذي أنزل فيه، فإن لكثرة القراءة فيه مزية خاصة. يا مرحبا اپنا بیشی بیشی کریں ای مبارک ماشے قرآن کریم پاٹھ کرار چیشٹا کرون بیشی کریں مانے قرآن کریم قرآن مبارک قراءة القرآن المبارک بیشی بیشی پاٹھ کرون اور بیشی کریں ای ماشے اٹھا تنظام ماشے یہ ماشے قرآن کریم نازل ہے چھے یہ ماشے قرآن قرآن بیشی مرجدہ ہے چھے کہا جبریل علیہ السلام يعارض النبي صلى الله عليه وسلم القرآن في رمضان كل سنة مرة. جبريل عليه السلام الله رسول صلى الله عليه وسلم في قرآن پیش کرتم قطيب السوري اكبر رمضان مشي قطيب السوري رمضان مشي اكبر سنة قرآن شنتن شنتن دو جنه قرش قره. فلما كان العام الذي توفي فيه عارضه مرتين تأكيدا وتثبيتا. يبصر الله صلى الله عليه وسلم مراجب ويبصر رمضان ماشي جبريل عليه السلام نبي كريم صلى الله عليه وسلم ركاشي ايشي دوبار قرآن الكريم شمبرون القرآن قرشن شنيش يبصر الله صلى الله عليه وسلم مراجب ويبصر رمضان أنا قطي رمضان اكبر جتركو نازل هيتلو ويشغل. وكان السلف الصالح رضي الله عنه مجمعين يكثرون من تلاوة القرآن في رمضان في الصلاة وغيرها. سلف الصالحين رضي الله عنهم أجمعين رمضان ماشي بشي بشي كوري صلاة ابن صلاة شعاع قرآن الكريم بعد قرتن. كان الزهري رحمه الله إذا دخل رمضان يقول إنما هو تلاوة القرآن وإطعام الطعام. إمام زهري رحمة الله عليه يكون رمضان بروش كرتن رمضان أشتو তিনি বলতেন এটা হলো কোরআন তেলাওয়াতের মাস আর গরিব মিসকিনকে খাওয়ানোর মাস। সুবহানাল্লাহ। আপনারা দেখছেন না সৌদিতে যেই হোক আমাদের সেন্ট্রাল কর্তৃপক্ষ প্রতিদিন 7000 অধিক লোকজনকে খাওয়াচ্ছে বা সেন্টার সেন্ট্রাল কর্তৃপক্ষ মানে সেন্টার খাওয়াচ্ছে জনগণের সহযোগিতা আলহামদুলিল্লাহ। সেদিন আমার কাছে মেসেজ এসছে রমজান প্রবেশের আগেই 70% এর অধিক খরচ আগে আগেই কমপ্লিট হয়ে গেছে সারা মাসের রমজান মাস আসার আগেই 70% এর বেশি 100% এর মধ্যে 70% বেশি আগে শেষ। তাহলে আল্লাহ আকবার 30% মনে হয় শেষ হয়ে গেছে। কারণ কি ইতআম উত্তাম ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا اللہ نے ایک بندہ جا مسکین کے یتیم کے قیدی کے مالر پتی محبت تھا سب تو ترا کھوائے بے کرے شدو کی اور رمضان ماس یہ ہم تیرے کو ہوئے سبحان اللہ ہم دیجئے گیا افتار تو کھائے سہلی ہو گئے سنڈر খরচ না করে বাংলাদেশ বা ইন্ডিয়া বর্মা যদি সম্ভব হওয়ার পাঠ বর্মার মুসলমানদের হক সবচেয়ে বেশি যাদের উপর তারা হলো আমরা তোমাদের বিশ্বাস হয় নাকি বাঙালি বেশিরভাগ ওই চট্টগ্রামের ভাষায় কথা বলে ঠিক না এদেরকে পার্থক্য করতে নেই এই যে মুসলমান হ্যাঁ পার্থক্য কিন্তু আমরা তাদের হক আদায় করছি না জনগণ আদায় করছে না সরকার আদায় করছে না আমাদের আমাদেরকে জবাব ঠিক করতে হবে। জনগণ হয়তো আছে আমরা দোয়া করি কিন্তু ওনারা যে করছেন না, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, অবশ্য অবশ্যই আল্লাহর দরবারে কিয়ামতের দিন তাদেরকে জবাবদিহি করতে হবে। যারা বহির্বিশ্বে আছে, দূরে বসে, ওরা তাদেরকে আহ্বান ও সাহায্য জানাচ্ছে, আমরা কিছু করছি না। দেখলেন আপনারা গত কয়েক বছর আপনারা দেখেছেন, দুঃখ লাগে। আর একটা ছেলে যদি কি বলবি মানে আঘাত লাগে, বুঝে দরকার কি অবস্থা, কিরকম মজরুম হিসেবে তারা আছে, কি মজরুম, কিরকম মজরুম হিসেবে আছে। যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে দরজায় শাহাদত দান করুন, যারা আছেন আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আমাদেরও হেফাজত করুন। আসেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইদা দাখালা রমাদান তারাকা কিরাআত আল হাদিস ও মাজালিস আল ইলম ওয়া আকবালা আলা কিরাআত আল কুরআন মিন আল মুসহাফ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রমাদান আসলে তিনি দরসে হাদিস পড়া দিয়ে দিতেন, হাদিসের দরস পড়া দিয়ে কোরআন নিয়ে বসে যান, মুসহাফ নিয়ে। ইমাম মালিকের মতো মানুষ শুধু দর্স, রমজান মাস দ্বারা বুঝেছিল সালাফে সালেহীন, তারা রমজান মাসে কোরআন কি ইবাদত করতে, দর্স বাদ দিয়ে, তো সে হাদিস বাদ দিয়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কিরকম মানুষ, ইমাম উদাহরণ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সবাই বুঝে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রমজান মাস কোরআনের মাস। আচ্ছা বলছেন ওকান কাতাদা রাহিমাহুল্লাহ ইখতিমু আল কুরআন ফি কুল্লি সাবঈ লায়ালিন দাঈমান ওয়া ফি রমাদান ফি কুল্লি ثلاث ওয়া ফি العشر الاخير منه ফি কুল্লি লাইলা। এগুলি সুন্নাত আমার জানা নেই, কিন্তু আমি দুরুস মাজালিস শাহর রমাদান শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহ থেকে পেশ করছি, আমার কিছু নাই। ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহ, ইমাম কাতাদা রহমাতুল্লাহ আলাইহ সব সময় প্রতি সাত রাত্রে কোরআনে করিম খতম করতেন, সর্বদা প্রতি সাত খামসা সুবহানাল্লাহ বিহামদিহি। আর রমজান মাস আসলে প্রতি তিন রাতে এক খতম, আর শেষ দশ রাতে প্রতি রাত্রে এক খতম, সুবহানাল্লাহ। এটা অসম্ভব কিছু না, কারণ ওরা ওই আমাদের মতো এত তৃতীয় করত না, স্বাভাবিক হাজার বেশিরভাগ তৃতীয় না হাজার করতেন, তারপরে সময়ের মধ্যে বরকত সারা ওদের ওদের কাজই মনে করেন, যারা করছেন কাজই হয়েছে রমজানের ফজিলতের মাস, তো শেষ দশ রাত ওখানে বসে আছে না, আর কোন কালাম নাই সালাম নাই, এতে কাপ মনে বরকত হবে ইনশা। রাতের কদম তাহাজ্জুদের সালাত কোরআন, আর আমরা তো এমন ওই শেষ দশ রাতে ফায়দা বেশি, পয়সা জিয়াদা আছে, এই জন্য পয়সা মেহনত শেষ দশ রাতে বেশি। আচ্ছা এ কথা সত্যরা মিথ্যা, সব তো না অনেকই, সবাই তো না অনেকই, সবাইটা কাজে লাগাই আমরা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আচ্ছা বলছেন وفي وكان ابراهيم النخعي رحمه الله يختم القران في رمضان في كل ثلاث ليال وفي العشر الاواخر في كل ليلتين. ابراهيم النخعي رحمه الله عليه قران كريم رمضان ماشي رمضان ماشي প্রতি 3 রাতে খতম করতেন, আর শেষ 10 রাতে প্রতি 2 রাতে খতম করতেন. وكان الاسود رحمه الله يقرا القران كله في ليلتين في جميع الشهر لا اله الا الله. ইমাম আসফর রহমতুল্লাহ আলাইহি সব সময় প্রতি মাসে প্রতি দুই রাতে কোরআন করিম খতম করতেন। ফাকতাদু রাহিমাকুমুল্লাহ বিহাউলা ইল খিয়ার ওয়াত্তাবিউ তারিকাহুম তালহাকু বিল বারাতিল আতহার ওয়াখতালিমু সাআতিল লাইলি ওয়ান নাহার বিমা ইউকাররিবুকুম ইলাল আজিজিল গাফফার ফাইন্নাল আ'মার তুতফা সারিআন ওয়াল আওকাত তামদি জামিআন وكانها ساعه من النهار. বলছেন আল্লাহ আপনাদের উপর রহম করুন, আপনারা এই সব বিদ্যান নেক লোকদের পথ অনুসরণ করুন, তাদের পথে চলুন, তাহলে আপনারা পুণ্যবান লোকদের সাথে নেককার লোকদের সাথে আপনারাও সামিল হবেন। আপনারা দিনে রাতে সময়গুলিকে গনিমত মনে করুন, যার মাধ্যমে আপনারা আজিজে গফফার